পিস টিভি বাংলা, মানবতা সমাধান। مذ عرفت الله ربي أشرق النور في قلبي ملأ البشر حياتي إن أضاء الله دربي سعدي وهنائي يا لفوزي وعنائي لا يطيب العيش في رضا رب السماء واذ عرفت الله ربي حلو حلو حلو حياتي السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سورة انزلناها وفرضناها وانزلنا فيها ايات بينات لعلكم تذكرون الزانية والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة ولا تاخذكم بهما رأفة في دين الله ان كنتم تؤمنون بالله واليوم الاخر وليشهد عذابهما طائفة من المؤمنين সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের হিদায়ত দান করেছেন এবং আমাদের চরিত্র গঠনের জন্য আল্লাহ পাক তার শরীয়ত নাজিল করেছেন, যাতে সমস্ত রকমের আল্লাহ পাক বিধিবিধান নাজিল করে সর্বস্তরের মানুষের সংশোধন করতে চেয়েছেন। সালাত এবং সালাম নাজিল হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি মানব জাতির চরিত্র গঠন করার জন্য রহমত স্বরূপ প্রেরিত হয়েছিলেন। আমাদের তাফসীর আজকে হবে সুরায়ে নূর থেকে। এই সুরাতুন নূর, এই সুরার নামকরণ এই জন্য নূর বলে হয়েছে যে এই সুরার একটি আয়াত যা আমাদের তাফসিরে আসবে তাতে নূর শব্দটি আল্লাহ পাক উল্লেখ করেছেন একাধিকবার, আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, এখান থেকে এই সুরার নাম নেওয়া হয়েছে। আর এই সুরার বিষয়বস্তু একাধিক, তবে মুখ্য বিষয়বস্তু হচ্ছে মানুষের চরিত্র গঠন। বিশেষ করে এই সুরায় সুরায় নূর আর সুরায় আহজাব, সুরায় নিসা, সুরায় তালাক, এই চারটি সুরায় নারী সংক্রান্ত বিধিবিধান মাসাইল আল্লাহ ফাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন। এই সুরা মাদানী সুরা, মদিনার যুগে পঞ্চম হিজরিতে অথবা ষষ্ঠ হিজরির প্রথম দিকে এই সুরা নাজুল হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বনুল মুস্তালিক যুদ্ধ, যার অপর নাম মুরাইসির যুদ্ধ, এই যুদ্ধে বিশেষ একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছিল মিথ্যা অপবাদের। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর মুনাফিকদের পক্ষ থেকে আর তাদের প্রপাগান্ডায় অনেক মুসলিমরাও বিব্রত এবং বিভ্রান্ত হয়ে গেছিল, যাদের দুই একজনের কথা হাদিসে উল্লেখ করা হয়েছে। তো এসব মাসাইল এতে রয়েছে, আর এই ঘটনা ঘটেছিল এই মুরাইসির যুদ্ধে। আর মুরাইসির যুদ্ধ হয়েছে পঞ্চম হিজরিতে খন্দকের যুদ্ধের পরে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরায় বিভিন্ন বিধিবিধান উল্লেখ করেছেন যেসবের মাধ্যমে চরিত্র গঠন হয় মানুষের, বিশেষ করে জেনা, ব্যভিচার, এই রকমের বড় অপরাধে না কোনো মানুষ লিপ্ত হবে আর না কোনো মানুষকে এইরকম অপরাধে জড়িত নয় সন্দেহের ভিত্তিতে চড়িয়ে দেবে, মিথ্যা অপবাদ দিয়ে দিবে, এটাও অপরাধ। সামান্য একটু সন্দেহ হয়েছে, একটু কিছু এরকম দেখেছে, তখন সেটাকে আর একটু বাড়িয়ে বেশি করে বর্ণনা করে দিল যে অমুককে আমি ব্যভিচারে দেখেছি অথবা এরকম চরিত্র তার আছে। এই মিথ্যা অপবাদের শাস্তির কথা আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতে উল্লেখ করেছেন। এইরকমই আল্লাহ না করে কোনো পুরুষ যদি তার স্ত্রীকে পাপ কাজে দেখে, একাই দেখলো, আর শরীয়তের বিধি বিধান হচ্ছে যে জেনা ব্যভিচার সাব্যস্ত করার জন্য কমপক্ষে চারজন সাক্ষী লাগবে। অন্য সমস্ত মানুষের আদান প্রদানের ক্ষেত্রে দুটো সাক্ষী যথেষ্ট। ধন সম্পদ যতই টাকার কেস হোক না কেন, যতই বড় বিষয় হোক না কেন, দুটো সাক্ষী যথেষ্ট, কিন্তু ব্যভিচার প্রমাণ করার জন্য চারটি সাক্ষী লাগবে। তারা চারজনে দেখেছে, প্রত্যক্ষ করেছে এই অবস্থায়, এটা শর্ত। একজন স্বামী যদি স্ত্রীকে এরকম কুকাজে দেখে, তাহলে কি আরো তিনজন তলাশ করে বেড়াবে? এটা যুক্তিসঙ্গত নয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন স্ত্রীর ক্ষেত্রে বিশেষ বিধান নাজিল করেছে যার নাম হচ্ছে লিয়ান, তার কথাও এই সুরায় উল্লেখ করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এরশাদ করছেন সুরাতুন আনজালনাহ, হাজেহি সুরাতুন আসলে এটি হচ্ছে এমন একটি সুরা, আনজালনাহা যা আমি আল্লাহ নাজিল করেছি। তাহলে এতে যেসব বিধিবিধান রয়েছে মানব রচিত নয়, মানুষের তৈরি করা নয়, মানুষের তৈরি করা বিধান সংবিধান আজকে প্রযোজ্য হয়তো, তারপর অনেক সময় অচল, মানুষের সংশোধন তার দ্বারা হয় না, নতুন করে কিছু সংস্কার লাগবে সংবিধানে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বিধান লৌহে মাহফুজে লেখা ছিল, আল্লাহ পাক 1400 বছর আগে নাজিল করেছেন, কিয়ামত পর্যন্ত আরো পৃথিবীর যে কত বয়স আছে আল্লাহ পাক জানেন, সর্বযুগের সমস্যার সমাধানের জন্য সক্ষম। আল্লাহ পাক বলছেন আনজালনা, আমি আল্লাহ নাজিল করেছি আমার নাজিলকৃত বিধান, ওয়া ফারাজনাহা, এবং আমার বিধান তোমাদের উপর ফরজও করেছি, আমার দণ্ডবিধান, আমার ইবাদতের বিধান, আমার আদেশ নিষেধের বিধান তোমাদেরকে মেনে চলতে হবে। এই ক্ষেত্রে এখতিয়ারি বিষয় নয়, মহান আল্লাহ বলছেন এই জন্য ওয়া ফারাজনাহা, আর ইহা আমি ফরজও করেছি, বিধিবদ্ধ করেছি, মানতে হবে তোমাদের, পালন করতে হবে, বাস্তবায়ন করতে হবে, তাতেই তোমাদের কল্যাণ রয়েছে। ওয়ানজালনা ফিহা আয়াতিন বাইয়্যিনাত, এবং এতে আমি সুস্পষ্ট বিধানাবলী নাজিল করেছি, আয়াত নাজিল করেছি, এমন নয় যে অস্পষ্ট, বুঝতে পারছো না, বুঝতে পারবে না, না, লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে করে তোমরা উপদেশ নিতে পারো। মানব রচিত বিধানে এই জন্য মানুষের সংশোধন হয় না, চোরকে 6 মাস জেল, 6 মাস জেল খেটে আসার পরে আবার বড় চোর হয়ে আসলো, বড় বড় চোরদের সাথে সাক্ষাৎ হলো জেলে গিয়ে, আর সেখানে বড় চোর ডাকাত হয়ে আসলো, কোনো সংশোধন নাই। এই জন্য পৃথিবীতে আল্লাহর জমিনে শান্তি নেই, আল্লাহ প্রদত্ত বিধান যদি বাস্তবায়িত হতো তাহলে অবশ্যই শান্তি কায়েম হতো। চোর চুরি করার আগে চিন্তা করতো যে ধরা পড়লে একটা হাত যাবে, তারপর অনেক সময় চোরের উপর জুলম অত্যাচার হচ্ছে, গণপিটুনি দিয়ে মেরেই দেওয়া হচ্ছে, অথচ চোর এত বড় অপরাধ নাই যে ওকে খুন করেই দেবেন, এই জুলম হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলমিনের বিধান নেই, সকলের জন্য কল্যাণ রয়েছে, চোরের জন্য কল্যাণ রয়েছে, যে গণপিটুনি খেয়ে তুমি দুনিয়া থেকে বিদায় হবে না, তোমার একটা হাত যাবে, আবার চুরি করেছো পা যাবে, এইভাবে আল্লাহ পাক রব্বুল বলছেন। তারপরে জেনা ব্যভিচারের অপরাধ এবং তার শাস্তির কথা, আজ্জানিয়াতু আজ্জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদি মিনহুমা মিয়াতা জালদা, ব্যভিচারকারিনী মহিলা, আজ্জানি আর ব্যভিচারকারী পুরুষ, তারা যদি ব্যভিচার করে আর তা প্রমাণিত হয়, ফাজলিদু কুল্লা ওয়াহিদি মিনহুমা, তাদের প্রত্যেককে বেত্রাঘাত করো মিয়াতা জালদা, 100টি বেত্রাঘাত করো, এই শাস্তি এক শ্রেণীর ব্যভিচারকারী ব্যভিচারকারিনীদের জন্য, তারা হচ্ছে যারা অবিবাহিত, ছেলে মেয়ের সম্মতিতে হোক অথবা অসম্মতিতে হোক, জবরদস্তি হোক, যাকে ধর্ষণ বলা হচ্ছে, দুটোই আল্লাহর কাছে অপরাধ, যদিও অপরাধে পার্থক্য আছে কিন্তু দুটোই বড়ই কবিরা গুনাহ, যেখানে হোক না কেন চরম অপরাধ, জেনা ব্যভিচার, সম্মতি থাক তারপরে চরম অপরাধ, মানব রচিত বিধান কখনো শান্তি এনে দিতে পারে না। পক্ষান্তরে ইসলামে জবরদস্তি হোক আর সম্মতিতে হোক শাস্তি একই রকমের, দণ্ডবিধানের শাস্তি আল্লাহ পাকের কাছে আজাবের শাস্তিতে যদিও পার্থক্য হইতে পারে, যে জবরদস্তি করেছে সুতরাং সে আর এক জুলম করেছে সেজন্য তার শাস্তি অতিরিক্ত হবে, সেটা আলাদা কথা। এইভাবে অধিকাংশ যুবকরা চরিত্রহীন হয়ে যাচ্ছে, যে ধর্ষণ তো করিনি, আমি ফ্রেন্ডশিপ কায়েম করেছি, আমার ক্লাসমেট একসাথে পড়াশোনা করি, সুতরাং আর বিয়ে করিনি, অথবা বিয়ে করলেও অসুবিধা নেই, এইভাবে মানুষ অধিকাংশই চরিত্রহীন হয়ে গেছে আজকে। আল্লাহ ফাকর রব্বুল আলমিন সূরা নূরের আয়াত নম্বর 2 বর্ণনা করেছেন জেনাকারীদের শাস্তির কথা, অবিবাহিত যদি জেনাকারী বা জেনাকারিনী হয় তাহলে তার শাস্তি হচ্ছে এটি যা বর্ণনা করা হয়েছে এখানে, 100টি বেত্রাঘাত, আর যদি বিবাহিত বা বিবাহিতা হয় এই দাম্পত্য জীবনের জগতে পদার্পণ করেছে, কদম রেখেছে, এই স্বাদ পেয়েছে তারপরে জেনায় লিপ্ত হয়েছে, তাহলে তার শাস্তি আরো বেশি কঠিন, যা সহিহ মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ওপর ওইভাবেই আমল করতে হবে, হাদিসের বাস্তবায়ন ওইভাবেই করতে হবে যেমন কোরআনের বাস্তবায়ন করতে হবে, কোনো পার্থক্য নেই আমলের ক্ষেত্রে। নবী সাল্লামের সহিহ হাদিস, আলা ইন্নি উতিতুল কোরআন ও মিসলাহু মাহু, আমাকে কোরআনও দেওয়া হয়েছে, কোরআনের মতো আরো কিছু দেওয়া হয়েছে, তা আরো কিছুর ওপরও আমল করা ফরজ। সুতরাং যারা বলে কোরআন মানবো হাদিস মানবো না, তারা ইসলামের কোনো বিধান পালন করতে পারবে না, নামাজ কোথা থেকে শুরু কোথায় শেষ হবে তাও পালন করতে পারবে না, তাহলে কি করে ইসলাম থাকবে? জাকাত কতটা দিতে হবে কোরআনে কোথাও নেই, শুধু জাকাত দেওয়ার কথা বলা হয়েছে। এরা গোমরা পথভ্রষ্ট যারা হাদিসের কথা মানতে চায় না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে রয়েছে, এছাড়া একটি আয়াত ছিল, সেই আয়াতেও এই বিধানটি আল্লাহ পাক রব্বুল নাজিল করেছিলেন, তারপরে আয়াতের তিলাওয়াত রহিত করা হয়েছে, কিন্তু তার বিধান বলবৎ রয়েছে যার দলিল হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আল্লাহ পাক তারপরে বলছেন যে ব্যভিচারের শাস্তি দিতে গিয়ে যেন তোমাদের মনে দুর্বলতা না আসে, দয়া মায়া না আসে, কারণ এ হচ্ছে ক্যান্সার। ক্যান্সারের চিকিৎসা করতে গিয়ে অস্ত্রোপচার যখন চিকিৎসক করে তখন মায়া করলে কখনো এই রোগীকে ভালো করা যাবে না। বাড়িওয়ালারা যদি বলে যে না আমার ভাই আমার বাপ আমার স্ত্রী অস্ত্রোপচার করব, না না না করব না, বাড়িতে রাখবো, অপারেশন করব না, এই রকম বেকুফি কোনো মানুষ করে না। লাখ লাখ টাকা দিয়ে ক্যান্সারের চিকিৎসা করাচ্ছে আর এই রকম মারাত্মক ব্যাধির জন্য অস্ত্রোপচার করাচ্ছে। তো ওই রকমই হচ্ছে সমাজের ক্যান্সার খুনিরা, ব্যভিচারকারীরা, মদখোরেরা, চোর ডাকাতরা। সুতরাং এই সব ক্যান্সারকে সমাজ থেকে দূর করতে হবে। আল্লাহ পাক রব্বুল বলছেন ওয়ালা তাখুযকুম বিহিমা রাআফাতুন ফি দীনিল্লাহ, আল্লাহ পাকের দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে তোমাদেরকে যেন দয়া মায়া ধরে না নেয়, মায়া যেন তোমাদেরকে স্পর্শ না করে, যে মায়া লাগছে, মারতে মায়া লাগছে, বেত্রাঘাত করতে মায়া লাগছে, না এরকম যেন না হয়। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা আল্লাহ এবং পরকালে বিশ্বাসী হও, আল্লাহকে বিশ্বাস করো তাহলে আল্লাহর দিনকে বিশ্বাস করো, আল্লাহর বিধানকে বিশ্বাস করো, পরকালকে বিশ্বাস করো, তাহলে তোমরা কখনো এই রকমের অপরাধীর ওপর শাস্তি কায়েম করতে গিয়ে মায়া করবে না। আর একটি বিধান আল্লাহ পাক বলছেন ওয়ালিয়াশাদ আযাব আহমা তায়েফাতুম মিনাল মুমিনিন, আর এই ব্যভিচারকারী ব্যভিচারকারিনীদের শাস্তি গোপনে দেবে না, লুকিয়ে এক কক্ষের মধ্যে, কেউ জানতে পারলো না, গ্রামবাসী দেশবাসী এলাকাবাসী প্রচার মাধ্যমে প্রচার হল না, তা যেন না হয়। তাদের শাস্তিতে যেন উপস্থিত থাকে মুমিনদের একটি দল, তারা যেন প্রত্যক্ষ করে দেখে তামাশা, যে চোরের হাত কাটা হচ্ছে, জেনাকারীর শাস্তি হচ্ছে, লুকিয়ে গোপনে নাই। তাহলে দণ্ডবিধান যারা বলছে যে দাও কিন্তু লুকিয়ে দাও, তারাও ইসলামের শত্রু, আল্লাহর দিনের শত্রু, আল্লাহর বিধানের শত্রু। দণ্ডবিধান প্রকাশ্যে দিতে হবে যাতে অন্যরা, যাদের অন্তরে ব্যাধি আছে, চুরি করার ব্যাধি, খুন করার ব্যাধি, জেনা ব্যবিচারের ব্যাধি, তারা সতর্ক হয়, রে অমুককে লাখ লাখ মানুষের সামনে এইরকম লাঞ্ছিত করে বেত্রাঘাত করা হয়েছে, অমুকের ঘটনাটি প্রচার মাধ্যমে টিভিতে আর রেডিওতে প্রচার করা হয়েছে, সুতরাং সাবধান, আমি আর এরকম কাজ জীবনে করব না, সংশোধন হয়ে যাবে, সমাজের সংস্কার হয়ে যাবে। এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমরা আমাদের তফসিরের দিকে ফিরে আসবো। দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে, কারণ এটা যারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা। দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত 9টায় আর পুনঃ সম্প্রচার সকাল 7:30টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের পর সর্বোত্তম সিয়াম হল আল্লাহর মাস মুহররমের সিয়াম, আর ফরজ সালাতের পর সর্বোত্তম সালাত হল তাহাজ্জুদের সালাত। সহিহ মুসলিম দ্বিতীয় খণ্ড সিয়াম অধ্যায়, হাদিস সংখ্যা 2611। কোরআন-বিরোধী যে কার্যক্রমে অংশগ্রহণ কেউ করবে আমরা নিশ্চিত করে জেনে রাখবো তিনিও আমানতের খেয়ানত করেছেন। হাসান জামিল শাহিদুল্লাহ খান মাদানী, ডক্টর হাফেজ ABM হিজবুল্লাহ, আকরামুজ্জামান বিন আব্দুল সালাম, মুজাফফর বিন মুহসিন, মোহাম্মদুল হাসান, আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর আলমের উপস্থাপনায় তাওহীদ, ঈমান এবং ইসলামের মূল ভিত্তি কবরকে সিজদা করতেছে, সেটা ইসলাম ভঙ্গের কারণ, স্রষ্টা আল্লাহ, কর্তা একমাত্র আল্লাহ। আর কি কি আছে মুমিনের দায়িত্ব জানার জন্য দেখুন আকীদা পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়।

এটা হারাম করা হয়েছে, মুমিনদের জন্য এটা হারাম করা হয়েছে, এর মানে কি? এর দুটি তাফসির। একটি তাফসির হচ্ছে জেনা আর শিরক করা, এই অপরাধ মুমিনদের উপর হারাম করা হয়েছে, বিশ্বাসী কখনো শিরক করবে না, বিশ্বাসী কখনো জেনার কাছে যাবে না, ওয়ালা তাকরাবুজ জেনা, জেনার নিকটেও যাবে না। তাহলে হুররিমা জেনা এই অর্থ হবে। আর এক দল বলছেন না, হুররিমা যালিকা আলাল মুমিনিন মানে চরিত্রহীন মহিলা পুরুষকে বিবাহ করা হারাম করা হয়েছে। একজন নেক মহিলা, নামাজি মহিলা, তার কখনো বিবাহ অসৎ চরিত্রের মানুষ, জেনাকারী, জানেন যে এই ছেলের চরিত্র খারাপ, তার সাথে কখনো বিবাহ দেবেন না। একজন নেক মানুষ, সৎ মানুষ, আর বেহায়া বেপর্দা অসতি নারীর সাথে বিবাহ দুনিয়ার লোভে না, কখনো না, এরকম করবেন না। এইরকম মুমিন মানুষ মুশরিক মহিলাকে বিয়ে করবেন না। আর মুমিনা মহিলা পয়সার জন্য চাকরি আছে, সেই জন্য মুশরিক পুরুষের সাথে বিবাহ দিয়ে দিলেন, জামাই গ্রহণ করলেন, এটা কখনো করবেন না, এটা হারাম করা হয়েছে। আল্লাহ ফাক রব্বুল আলামিন তারপরে আরেকটি বিধান উল্লেখ করেছেন, ওয়াল্লাযিনা ইয়ারমুনা আল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বি আরবাতি শুহাদা, সেটি হচ্ছে মিথ্যা অপবাদ দেওয়া জেনার ব্যভিচারের। এইরকম কেউ যেন সাহস না করে যে একটু দেখলাম খারাপ কিছু লাগলো, সন্দেহ লাগলো, আর বলে দিলাম যে এরা জেনায় ব্যভিচারে লিপ্ত হয়েছে, এদের চরিত্র খারাপ। আল্লাহ বলছেন ওয়াল্লাযিনা ইয়ারমুনা আল মুহসানাত, আর যারা সতীসাধ্যী নারীদের ওপর মিথ্যা অপবাদ দেয় ব্যভিচারে। সতীসাধ্যী আল্লাহ পাক বলেছেন, বাহ্যিক কোন রকমের চরিত্র খারাপ নেই, কোনদিন এরকম খারাপ রেপোর্ট নাই, আর একটু সামান্য সন্দেহ হতে পারে, বাইরে গেছে পেশাব পায়খানার জন্য, আর এই সন্দেহের ভিত্তিতে বলে দিলেন আরে এরা খারাপ কাজে ছিল, তাহলে মিথ্যা অপবাদ দিলেন। একবারে সচক্ষে দেখতে হবে এরকম অবস্থা, আর একা দেখা যথেষ্ট নয়, দুইজন, তিনজন, চারজন দেখতে হবে। আল্লাহ, তারপরে যদি চারজন সাক্ষী না নিয়ে আসতে পারি, নিজেকে দিয়ে চারজন, ফাজিলে দুহুম সামানিনা জালদা, তাহলে তাদেরকে 80টি করে বাত্রাঘাত করা, অপরাধ করলে। মহিলাদের কথা আল্লাহ পাক শুধু উল্লেখ করেছেন কেন? কারণ মহিলা জাতি দুর্বল, সতীসাধ্যী নারীর কথা। পুরুষের উপরও যদি মিথ্যা অপবাদ দেয়, কোনো পুরুষের অমুক পুরুষকে দেখেছি যে না করতে, তাতেই 80টি বাত্রাঘাত হবে। কিন্তু পুরুষদের ক্ষেত্রে মিথ্যা অপবাদ দিতে সহজে সাহস করবে না, না হলে খবর নেবে, আছে প্রতিশোধ নেবে, হয়তো জান যাবে, মার খেতে হবে। কিন্তু মহিলা দুর্বল, মিথ্যা কথা যদি বলে দেয়, অমুকের মেয়েকে অমুকের বোনকে দেখেছি এইরকম কাজে, কিছুই করতে পারবে না, কান্নাকাটি করবে, কিছুই হয়তো করতে পারবে না। সাধারণত এইরকম মিথ্যা অপবাদ দিয়ে থাকে মানুষরা, সেই জন্য আল্লাহ পাক বিশেষ করে সতীসাধ্যী নারীদের কথা উল্লেখ করেছেন। না হলে বিধান পুরুষ নারী সকলের ক্ষেত্রে মিথ্যা অপবাদ যদি পুরুষের উপর দেয় অথবা নারীর উপর দেয়, সব ক্ষেত্রেই 80টি বেত্রাঘাত করা হবে যদি 4টি সাক্ষী না নিয়ে আসতে পারে, এমন যারা দেখেছে এই কাজে বাস্তব। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন, ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা, যারা এইরকম মিথ্যা অপবাদ দেয় তাদের সাক্ষী কখনো গ্রহণ করিও না, এরা ফাসিক, ওলাইকাহুল ফাসিকুন, এরাই হচ্ছে পাপাচারী, পাপিষ্ট। আল্লাহ পাক তিনটি কথা তাহলে এখানে, তিনটি শাস্তির কথা উল্লেখ করেছেন। একটি হচ্ছে 80টি বাত্রাঘাত করতে হবে, দ্বিতীয় হচ্ছে তাদের কখনো সাক্ষী নেওয়া যাবে না, কোনো কেস হয়েছে মুসলিম দেশ আর কেসে সাক্ষী দিতে এসছে কে, এমন ব্যক্তি যে এর আগে কোনো মহিলা বা কোনো পুরুষের জেনার অপবাদ দিয়েছিল, জেনা প্রমাণ করতে পারেনি, চারজন সাক্ষী নিয়ে আসতে পারেনি, তাহলে কখনো সাক্ষী নেওয়া যাবে না। তৃতীয় শাস্তি হচ্ছে যে সেই ব্যক্তি দুনিয়াতে ফাসেক পাপিষ্ট, ওর নাম আর আল্লাহর কাছে ফাসেক হয়ে উঠবে যদি তওবা না করে। আল্লাহ বলছেন ইল্লাল্লাযিনা তাবু, তবে যদি কেউ তওবা করে না, এইরকম অপরাধ মিথ্যা অপবাদ দেওয়ার পরে তওবা করে নেয়, মিম্বাদে যালিকা এর পরে, ও আসলাহু আর সংশোধন করে নেয়, তাহলে শুধু তওবার মন্ত্র পড়া যথেষ্ট নয়, তওবা করে নিজের যদি সংশোধন করে নেয়, ইসলাহ আল্লাহ বলেছেন, আর কখনো এরকম খারাপ কথা বললো না, সন্দেহের ভিত্তিতে সামান্য কিছু দেখেছে তিলকে তাল করে দিল, এইরকম করলো না, সংশোধনের অন্তর্ভুক্ত হচ্ছে যে সৎকর্মশীল হয়ে গেছে, বেনামাজি আধা নামাজি ছিল নামাজি হয়ে গেছে, সৎকর্মশীল, মিথ্যা কথা বলতো মিথ্যা কথা বলে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বড় মার্জনাকারী দয়াবান, তাহলে আল্লাহ পাক মাফ করবেন, আল্লাহ পাক মাফ করবেন তার মানে তার ফাসেক নামটা উঠে যাবে, আল্লাহ পাক তার জন্য নেকির রাস্তা খুলে দিয়েছেন, জান্নাতে যাওয়ার রাস্তা খোলা আছে, আল্লাহ মাফ করবেন। দ্বিতীয় বিষয়, তার সাক্ষী কবুল করা যাবে না, যাবে না। একদল বলছেন সাক্ষী জীবনে কবুল করা যাবে না, আর এক দল বলছেন না তওবা করেছে তখন সাক্ষী কবুল করা যাবে। তাহলে এই দুটো জিনিস, তিনটে জিনিসের মধ্যে আল্লাহ পাক ফাসেক নামটা উঠিয়ে নেবেন, সৎকর্মশীল হইতে পারে, মিথ্যা অপবাদ দিয়েছিল সৎকর্মশীল হইতে পারে, সাক্ষী কবুল করা যেতে পারে যদি সে সৎকর্মশীল হয়ে যায়, কিন্তু যদি মিথ্যা অপবাদ দেওয়ার পর তওবা করে যে আমি তওবা করেছি আর কখনো এরকম মিথ্যা অপবাদ দেব না, একাই বা দুজন মিলে যতক্ষণ চারজন না পাবো মুখ খুলবো না, তাহলে কি শাস্তি দেওয়া হবে না?